وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত মানিখার দ্বিমুখী দাখিল মাদ্রাসা ও হিফজুল কোরআন বিভাগের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী জলসার দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুই দিন ব্যাপী ইসলামী জলসার গতকাল প্রথম দিনে এবং আজকে দ্বিতীয় দিনে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকে দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে দ্বীনি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ দুদিন ব্যাপী ওলামাই কেরাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো আমরা যথাযথ সঠিকভাবে যদি আমল করি তাহলে এই ইসলামী জলসা আলহামদুলিল্লাহ সফল এবং সার্থক হবে। আর শেষ পর্যায়ে এসে রাতও অনেক রাত্রি হয়েছে, আমরা বেশিক্ষণ দীর্ঘ সময় আলোচনা না করে অল্প সময়ের মধ্যে সামান্য কিছু কথাবার্তা বলে আজকের মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনদের কাছে অনুরোধ, আমরা এই অল্প সময়টুকু একটু কষ্ট করে বসার চেষ্টা করি এবং কথাগুলো একটু অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে, বোঝার নিয়তে আমাদেরকে বসার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? উত্তরটা হয়েছে, তবে ভালোভাবে হয় নাই, বর্তমান জামানা এখন হইল আপনার সৃজনশীল পরীক্ষা হয়। তা আমি প্রথমে যে বাক্যটা দুই তিনবার বলছি এই বাক্যটার মধ্যে এই প্রশ্নটার উত্তর আছে। তো ওই বাক্যগুলো যদি খেয়াল করতেন তাহলে উত্তরটা সঠিকভাবে দেওয়া যেত। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বললে হবে, তবে এ প্লাস পাওয়া যাবে না, পাশ করবেন কোন রকম। বলতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে, উত্তর হবে একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। কাফের মুশরিকদেরকেও জিজ্ঞাসা করা হইতো, কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তাদেরকে কে সৃষ্টি করেছে, কোন মুশরিককে যখন জিজ্ঞাসা করা হইতো তোমাকে কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন, মুশরিক বলতো আমাকে অবশ্যই আল্লাহ বানাইছেন। মুশরিকরাও বলতো যে আমাদেরকে আল্লাহ বানাইছেন। কিন্তু মুশরিকদের এই কথাটার সাথে আমাদের কথার একটু পার্থক্য আছে। মুশরিক যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না। আমার বিশ্বাসের মধ্যে আর ওই মুশরিকের বিশ্বাসের মধ্যে একটা জায়গায় পার্থক্য আছে। আমি বিশ্বাস করি আমাকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে সৃষ্টি করেছেন, আর মুশরিক বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তবে এই সৃষ্টির কাজে আরো অনেকে আল্লাহকে সহযোগিতা করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আপনারা দেখি কথা কম বলেন, এই এলাকায় মনে হয় কথা কম বলার অভ্যাস। কিছু জিজ্ঞাসা করলে একটু বলার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কেন বানাইলেন বলেন দেখি। মাশাআল্লাহ, আজকে শ্রোতা দেখছেন খুবই ভালো জানাশোনা মোটামুটি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। খালি ইবাদতের জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা মোটামুটি আমরা অনেকেই পারি, পারি না? এটা প্রায় অনেকেরই মুখস্থ আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষ, জিন আর ইনসান, এই দুটি মাখলুককে একমাত্র বানানোর উদ্দেশ্য হল, একমাত্র বানিয়েছি এই উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, এরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমাদের কাজ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহর ইবাদত করা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নির্দেশটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নির্দেশটা হলো একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কোরআনে কারিম খুলে দেখবেন, কোরআনে কারিমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে যাবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে তেলাওয়াত করতে করতে অর্থ বুঝতে বুঝতে সামনের দিকে যাবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে কোনো নির্দেশ আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন, কাফেরের গুণাবলী বর্ণনা করেছেন, মুনাফেকের অবস্থাগুলো বর্ণনা করেছেন, কিছু দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু কাউকে কোনো নির্দেশও দেন নাই, কোনো নিষেধও করেন নাই। সর্বপ্রথম কোরআনে কারিমের নির্দেশটা এসেছে সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে, ২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই। ২১ নম্বর আয়াতে কারিমে এসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করেছেন, মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, যেই মানুষগুলোকে আমি আল্লাহ বানাইছি, সমস্ত মানুষের যিনি একমাত্র আমি খালেক, ওই খালেকের পক্ষ থেকে আমি ডাক দিলাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের কাছে আমি আল্লাহর প্রথম নির্দেশনা হলো, প্রথম নির্দেশটা হলো গোলামি করো, এবাদত করো একমাত্র তোমাদের রবের, সুবহানাল্লাহ, তোমাদের যিনি একমাত্র রব, তোমাদের যিনি একমাত্র মাবুদ, ওই একমাত্র মাবুদের এবাদত করো, এটাই হলো আমি আল্লাহর তোমাদের প্রতি প্রথম নির্দেশ। সর্বপ্রথম নিষেধাজ্ঞা সূরা আল বাকারার এর পরের আয়াত ২২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে শুনে আমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করিও না, অর্থাৎ আমি আল্লাহর সাথে কোনো শিরিক করিও না, শিরিক মুক্ত থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো তাওহীদের, সর্বপ্রথম নিষেধাজ্ঞা হলো শিরিকের। কোরআনে কারিমের প্রথম নির্দেশ হলো তাওহীদের, প্রথম নিষেধাজ্ঞা হলো শিরকের। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমার আপনার কাজ একমাত্র আল্লাহর ইবাদত করা। তাহলে আমার আপনার একমাত্র মাবুদ কে? একমাত্র মাবুদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ, তিনি একমাত্র রব, তিনি একমাত্র মাবুদ। ইবাদত করব কার তরিকায়, কার পদ্ধতিতে? জি, ইবাদত করব কার তরিকায়? কিয়ামত পর্যন্ত সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করতে চায়, একটা তরিকায় একটা পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী, রাসূল আপনি বলে দিন, যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তুহিব্বুন আল্লাহ মানে হলো তাআবুদুন আল্লাহ, যখনই আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, ফাত্তাবিউনী, আমি রাসূলের ইত্তেবা করে, আমি রাসূলের হুবহু অনুসরণ করে, আমার তরিকার অনুসরণ করে ইবাদত করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার বাহিরে গেলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদতের তরিকা হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমাদেরকে জানতে হবে ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস, ইবাদত কত দূর পর্যন্ত বিস্তৃত। আমরা কেউ কেউ মনে করি শুধু সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা, এগুলাই মনে হয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যত কাজ আছে, যত কর্ম আছে, যত পরিধি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা জিন্দিগির সকল কাজকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আওতাভুক্ত করেছেন। একজন মানুষ জীবনে যত কাজ করে সকল কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন, ইবাদতের আওতাভুক্ত করেছেন। আপনি সকাল বেলায় উঠে অফিসে আদালতে যাবেন, সেখানে কাজকর্ম করবেন, ওই কাজকর্মগুলোর মধ্যে আল্লাহর ইবাদত নিহিত আছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, শিক্ষকতা করবেন, লেখাপড়া করবেন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিহিত আছে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিহিত আছে। আপনি যখন রাত্রে ঘুমাবেন, এই ঘুমানোর মধ্যেও ইবাদত আছে। যখন জাগ্রত থাকবেন, জাগ্রত থাকার মধ্যেও ইবাদত আছে। কথা বলার মধ্যেও আল্লাহর ইবাদত আছে, চুপ করে থাকার মধ্যেও আল্লাহর ইবাদত আছে, বিচার আচার করবেন আল্লাহর ইবাদত আছে, যে কোনো পদে বসবেন সেখানেও আল্লাহর ইবাদত আছে। অর্থাৎ একজন মানুষের জীবনের যতগুলো কর্মকাণ্ড আছে, একটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতরা, শোনো, আল্লাহর ইবাদত শুধু কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, কিছু কিছু ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। তোমার যিনি রব, যিনি তোমার মাবুদ, তার জন্য কিছু হক নির্দিষ্ট রয়েছে, কিছু অধিকার নির্দিষ্ট রয়েছে। وَإِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا তোমার নফসের জন্য কিছু হক নির্দিষ্ট রয়েছে। وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا তোমার পরিবার পরিজনের জন্য কিছু হক নির্দিষ্ট আছে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইবাদত আল্লাহর ইবাদতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে হয়। আল্লাহর ইবাদতের একদিকে যদি ঝুঁকে যায়, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সকল হকের মধ্যে, সকল ইবাদতের মধ্যে একটা ভারসাম্য লাগে। ধরেন এসএসসি পরীক্ষা দিবে অথবা এইচএসসি পরীক্ষা দিবে, যে কোনো একটা পরীক্ষা দিবে, পরীক্ষায় সাবজেক্ট হলো দশটা, আপনি ছয় সাবজেক্টে এত ভালো করলেন, ছয় সাবজেক্টে আপনি 90 করে পাইলেন, আর বাকি চার সাবজেক্টে আপনি 20 করে পাইলেন, ছয় সাবজেক্টে 90 আর চার সাবজেক্টে 20 করে পাইছেন, পাস না ফেল। এই যে ছয় সাবজেক্টে 90 করে পাইলেন, এই 90 করে পাওয়ার কোনো গুরুত্ব হইল না, কোনো লাভ হইল না, কারণ বাকি চারটার মধ্যে আপনি ফেল করে গেছেন, 20 করে পাইছেন। কিন্তু যদি ছয়টার মধ্যে 90 না পেয়ে এই ছয়টার মধ্যেও যদি পঞ্চাশ করে পাইতেন, বাকি চারটার মধ্যেও যদি পঞ্চাশ করে পাইতেন, গড়ে সবগুলার মধ্যে যদি পঞ্চাশ করে পাইতেন, তাহলে কিন্তু আপনি পাস করে ফেলতেন। বর্তমানে আমাদের এবাদতের অবস্থা হইল কয়েকটা এবাদতের মধ্যে আমরা নব্বই, আবার কয়েকটা এবাদতের ক্ষেত্রে জিরো, কয়েকটা এবাদতের ক্ষেত্রে আমরা ফেল। গড়ে মিলাইলে সমান সমান ফেল। বর্তমানে আমাদের প্রত্যেকের এবাদতের ক্ষেত্রে যদি খবর নি, হিসাব করি, দেখা যাবে কয়েকটা এবাদত খুব ভালো আর বাকি এবাদত গুলোর কোনো খবরে নেই। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবিকে কঠোর ভাষায় নির্দেশ দিয়েছিলেন। তিনজন সাহাবি যা সালাসাত রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজনে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আম্মা জানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে কান্নাহা তাকাল্লুহা, তিনজনের কাছে মনে হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো বেশি নাই, ইবাদত তো কম। তারা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব কম সময় নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে অল্প সময়, জিকির আজকার অল্প সময়, এর বাহিরে পারিবারিক কাজ করে, সামাজিক কাজ করে, আরো কত রকমের কাজ করে, বিভিন্নভাবে দাওয়াতি কাজ করে, সব মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চব্বিশ ঘন্টার সময় অতিবাহিত হয়। একজন আরেকজনকে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত তো কম। আবার একজন আরেকজনকে বলে শোন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত কম করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ইবাদত কম করলে হবে না। তিনজনের একজন বলতেছে আল্লাহর কসম, আজকে থেকে জীবনে কোনোদিন রাত্রে আর ঘুমাবো না, এশার নামাজের পরে শুরু করব ফজর পর্যন্ত শুধু আল্লাহর ইবাদত করব, শুধু নামাজ পড়ব সারা রাত, জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন শুধু সারা রাত নামাজ পড়ব, সারা রাত নামাজ পড়ব। আরেকজন বলে ভাই শোনো, আল্লাহর কসম জীবনে যতদিন বেঁচে থাকি আসো মুদাহারা কল্লা, সারা জীবন শুধু রোজা রাখবো, শুধু রোজা রাখবো, একদিনও জীবনে রোজা ছেড়ে দিব না। আরেকজন বলে আল্লাহর কসম লা তাযাওয়াজু আবাদা, জীবনে কোনোদিন বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে পরিবারকে সময় দিতে হয়, আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটে, আল্লাহর ইবাদত বেশি করা যাবে না, এজন্য জীবনে বিয়ে শাদী না করে শুধু আল্লাহর ইবাদত করব, শুধু আল্লাহর ইবাদত করব। তিনজনের যেই কসম, খারাপ কিছু কসম করছে, সবগুলোই কিন্তু খুবই ভালো কাজ, সারা রাত নামাজ পড়বে অসুবিধা কি, ভালো কাজ না? এশার পরে শুরু করবে ফজর পর্যন্ত নামাজ পড়বে, এর থেকে ভালো কাজ আর কি আছে? আরেকজন প্রতিদিন রোজা রাখবে, সারা বছর রোজা রাখবে, এর থেকে ভালো আমল আর কি আছে? আরেকজন বিয়ে শাদী করবে না, শুধু আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর ইবাদত করবে, এর থেকে ভালো কাজ আর কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে বললেন আমা কুলতুম কাদা ওয়া কাদা, ও আমার সাহাবীরা তোমরা এরকম এরকম বলছো আমি শুনছি। আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম জমিনে যত মানুষ এ পর্যন্ত এসেছে, কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যত মুত্তাকিন দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল মুত্তাকিনের ইমাম, সকল মুত্তাকিনের চাইতে বড় মুত্তাকিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি নবী, ওয়ালাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু, আমি নবী রাত্রে ঘুমাইও রাত্রে নামাজও পড়ি। কোনদিন আমি নবী এশার নামাজের পরে নামাজ শুরু করে ফজর পর্যন্ত খালি নামাজ পড়ি না, আমি নবী রাত্রে ঘুমাইও নামাজও পড়ি, দুইটাই করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন আর নামাজও পড়তেন, তাহলে ঘুমটাও আল্লাহর ইবাদত, নামাজটাও আল্লাহর ইবাদত, দুটেই আল্লাহর ইবাদত। কারণ না ঘুমাইলে একদিন ঘুমাইলেন না, দুদিন ঘুমাইলেন না, তিন দিন ঘুমাইলেন না, চার দিন ঘুমাইলেন না, আবেগের ঠেলায় সারা রাত ইবাদত করলেন, পঞ্চম দিন ষষ্ঠ দিন অসুস্থ হয়ে এমন ভাবে বিছানায় শুয়ে গেলেন এবার ফরজ নামাজও পড়তে পারেন না। বেশি নামাজ পড়তে যাই এবার ফরজ নামাজের খবরে নেই। ইসলাম এই জাতীয় কোনো কাজের নির্দেশনা ইসলাম দেয় না। ইসলামের আমলগুলো বারসাম্যপূর্ণ, ইসলামের আমলগুলো ইক্তিসাদ ফিল ইবাদাহ, ইতিদাল ফিল ইবাদাহ, ইবাদতের ভিতরে বারসাম্য রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি নবী সিয়াম পালন করি আবার মাঝে মাঝে রোজা ভেঙ্গেও ফেলি, আমি নবী কন্টিনিউ নিয়মিত আমি নবী রোজা রাখি না, আমি সারা বছর কখনো রোজা রাখি না, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ভেঙ্গে ফেলি। এমনকি আমি নবী বিবাহ শাদিও করেছি, আমি নবীর ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো আমি নবীর সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার যেই উম্মত এই সুন্নতের বাহিরে চলে যাবে, এই সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে, ওই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভারসাম্যপূর্ণ জীবন, ব্যালেন্স রক্ষা করা জীবনের বাহিরে গেলে উম্মতেরই বাহিরে চলে যাবে। আজকে যখন আমরা সমাজের দিকে তাকাই তখন আমরা দেখি অনেক ভাই দেখা যায় খুবই নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আবার দেখা যায় মা বাবার সাথে খারাপ আচরণও করে, স্ত্রীকে মারধর করে, এরকম দেখা যায় না কি কথা কয়। এই আল্লাহর বান্দা নামাজের মধ্যে নামাজের সাবজেক্ট 90 পেয়ে গেছে, কিন্তু ওই মা বাবার খেদমতের সাবজেক্টে গিয়ে জিরো পেয়ে বসে আছে, ফেল করে বসে আছে। নামাজের সাবজেক্ট 90, স্ত্রীর অধিকারের ক্ষেত্রে জিরো পেয়ে ফেল করে বসে আছে। দেখা যায় সুন্দর দাড়ি আছে, টুপি আছে, আবার সুদ খায়, এরকম আছে না, এরকমও দেখা যায় সমাজে, নামাজও পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, আবার সুদও খায়, সুদের ব্যবসা করে। তাহলে নামাজের সাবজেক্টে 90 পাইছে, কিন্তু ওই লেনদেনের সাবজেক্টে, সুদের সাবজেক্টে যায় জিরো পাই বসে আছে। আবার দেখা যায় পাঞ্জাবি আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজও আছে, আবার ঘুষও খায়। তাহলে ওই সাবজেক্টে ফেল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাশ করতে হয়, যদি আখেরাতে নাজাত পাইতে হয়, যদি নবীর সুন্নতের উপরে আদর্শের উপরে থাকতে হয়, তাহলে সবগুলো সাবজেক্ট মিলে পাশ করা লাগবে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতকে কয়েকটা ভাগে ভাগ করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার রবের জন্য কিছু হক আছে, তোমার রবের হক, আবার তোমার নফসের হকও আছে, আবার তোমার আহালের হকও আছে, দুনিয়ার অন্যান্য মানুষের হকও তোমার সাথে আছে। ফা আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের হকটা প্রত্যেককে তুমি যথাযথভাবে দাও সুবহানাল্লাহ। এই জন্য চব্বিশ ঘন্টার রুটিন এমন ভাবে করতে হবে যেন আমার রুটিনের ভিতরে আল্লাহর হক গুলাও যথাযথভাবে থাকে, আমার নফসের হকও থাকে, আমার আহালের হকও থাকে, আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন দুনিয়ার বিভিন্ন মানুষের হক গুলাও আমার এই রুটিনের মধ্যে থাকে। এই সবগুলো মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, সবগুলো মিলিয়েই একজন মুমিন আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত খালি নামাজ পড়া রোজা রাখা না, আল্লাহর ইবাদতের আওতাভুক্ত পরিবারের যতজনের যত হক আছে এগুলো আল্লাহর ইবাদতের আওতাভুক্ত। আল্লাহর ইবাদতের পরিধি অনেক বড়, আল্লাহর ইবাদতের পরিধি অনেক ব্যাপক। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি সংক্ষেপে তিনটা হক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। প্রথম কথা হলো ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান, আল্লাহর ইবাদতের কিছু অংশ রবের সাথে সংশ্লিষ্ট, রবের হক কিছু আছে, রবের হক এগুলো আমাদের রবের সাথে সংশ্লিষ্ট। রবের হকটা কি? রবের হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যিনি আমাদের একমাত্র রব তার হক হলো আমরা ইবাদত করব একমাত্র তার, আল্লাহর ইবাদতের সাথে কাউকে কোনো শরীক করব না। এটা হলো আমাদের রবের এক নম্বর হক। রবের হক হলো রবকে আমরা তাওহীদের ভিত্তিতে একমাত্র সকল ইবাদত আল্লাহর জন্য করব, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক করব না। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেই যেন বেশি বেশি করে আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেই যেন তার রবের ইবাদতের সাথে ইবাদতের ক্ষেত্রে আর কোনো কিছুকে কাউকে শরীক না করে। তাহলে আমার রবের হক হইল সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আমার রবের জন্য। সমস্ত ইবাদত কার জন্য? তাহলে আমার সলাত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার সলাত আমার সেজদা আর কেউ আমার থেকে পাইতে কি কথা বলে না, আমার সেজদা আর কেউ পাইতে পারে? যদি কোনো কবরের সামনে গিয়ে একটা সেজদা দি তাহলে আমার রবের হক আমি নষ্ট করে দিলাম, আমার রবের হক আমি অন্যকে দিয়ে দিলাম, আমার রবের সাথে আমি শরীক করে নিলাম, শেরেক করলাম। এজন্য আল্লাহ পাক বলেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দারে খবরদার, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, আমার কোনো মাখলুককে সেজদা করিও না, সেজদা করবা একমাত্র ওই আল্লাহকে যিনি সমস্ত মাখলুকাতকে বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে তাকায় দেখেন কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, করে না কি? আপনারা মনে হয় দেখেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ কবরের সামনে সেজদা করে। অনেক জীবিত মানুষ আল্লাহর ওলি দাবি করে, আল্লাহর ওলি পরিচয় দিয়ে মানুষকে নিয়ে মানুষের সেজদা গ্রহণ করে, মানুষ এসে এসে তাদেরকে সেজদা করে, আর তারা মানুষের সেজদা গ্রহণ করে। তাহলে আল্লাহ ছাড়া আল্লাহর ইবাদত আর কাউকে দেওয়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। সুতরাং সেজদা আল্লাহকে ছাড়া আর কাউকে করা যাবে না। যদি আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করা হয়, আল্লাহর হক রবের হক নষ্ট করা হয়, রবের হক নষ্ট করা শিরক। মান্নত করতে হবে একমাত্র রবের জন্য, আমার যত প্রকারের মান্নত সকল মান্নত হবে একমাত্র আমার রব যিনি তার জন্য। আমার রব ছাড়া আর কারো জন্য কোনো মান্নত করা যাবে না। কিন্তু দেখবেন আমাদের দেশে আমাদের সমাজে মাইকিং করে করে বেড়ায়, কার মান্নত আছে, কাপ্পারা আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, নিয়ে আসেন। মান্নতের গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব নিয়ে আমাদের দরবারে চলে আসেন। তাহলে মান্নত কার জন্য? মান্নত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জবাই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জবাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নামে কারো উদ্দেশ্যে করা যাবে না। যদি কোনো কবরের উদ্দেশ্যে, কোনো ওলির উদ্দেশ্যে জবাই করা হয়, তাহলে রবের হক নষ্ট করা হইল, রবের হক যথাযথভাবে আদায় করা হয় নাই, শিরক করা হইল। শিরকের পরিণতি হইল কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীর জন্য আল্লাহর জান্নাত হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমার ভাইরা এবং বোনেরা, আমাদের রব যিনি তার কিছু হক আছে, তার হক হলো আমরা একমাত্র তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে তার ইবাদত করব। তার ছাড়া আর কাউকে আল্লাহর ইবাদত দেওয়া যাবে না। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহর তাওহীদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দৈনিক 5 বার সলাত ফরজ করেছেন। দৈনিক 5 বার 24 ঘন্টার মধ্যে সলাত কায়েম করতে হবে। সলাত ডেলি কয়বার নাকি সপ্তাহে একবার? জি, সপ্তাহে কয়বার সলাত আদায় করতে হবে? সপ্তাহে 35 বার। সপ্তাহে 35 বার, 7 দিনে 35 বার। সপ্তাহে 35 বারের জায়গায় যদি একবার আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে নামাজি বলেন না, মুসল্লি বলেন না। মুসল্লি হইতে হইলে দৈনিক 5 বার হইতে হবে, আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয়। একবার তাওয়াফে 7 বার, সাফা মারওয়ার সাই করতে হয় একবারে 7 বার করতে হয়। 7 বার করলে একটা সাই হয়, 7 বার 7 চক্কর ঘুরলে একবার তাওয়াফ হয়, একটা তাওয়াফ হয়। দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার সলাত আদায় করলে একটা সলাত হয়। 24 ঘন্টার মধ্যে যদি 5 বার সলাত আদায় করেন, 5 বারে মিলে হবে একটা সলাত। তাহলে আপনি যদি 5 বার না করে 4 বার করেন, তাও নাম্বার পাবেন 0। আবার 3 বার করেন, তাও 0। 2 বার করেন, তাও 0। যতক্ষণ পর্যন্ত না 5 পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের কোনো নাম্বার পাবেন না। তাওয়াব যদি 6 বার করছেন আর একবার করেন নাই, এটা তাওয়াব হয় নাই, পুরাটা বাতিল। এরকম 24 ঘন্টার মধ্যে নামাজ যদি 5 বার না হয়, তাহলে 4 বার করছেন, 3 বার করছেন, 2 বার করছেন, এটা বাতিল। শুক্রবারে নামাজ পড়তে গেছেন, একবার পড়ছেন, ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, খালি একবার পড়ছেন, আপনি নাম্বার পাইছেন 0। কোনো নাম্বার আপনি পান নাই, কারণ আল্লাহ পাক সলাত ফরজ করেছেন 5 বার। আমাদের দেশে মসজিদগুলো বানানো হয় শুধু শুক্রবারের জন্য, এই একবারের জন্য মসজিদ বানায়। দেখবেন মসজিদ হলো 3তলা, 4তলা, 5তলা, মুসল্লি ফজরের নামাজে এক কাতারও নাই, মুসল্লির নিস্তালাও পড়ে না। জিজ্ঞাসা করলেন, ভাই এত বড় মসজিদ বানাইছেন কেন? ওই শুক্রবারে মসজিদে কিন্তু জায়গা হয় না, শুক্রবারে এই মসজিদে জায়গা হয় না। তাহলে মসজিদটা বানানো হয়েছে খালি শুক্রবারের জন্য, সপ্তাহে একদিনের জন্য, শুধু জুমার নামাজের জন্য বাংলাদেশে মসজিদ বানানো হয়, বাকি ছয় দিনের জন্য আর এত বড় মসজিদের দরকার হয় না। আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক হইল দৈনিক পাঁচবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিভিন্ন প্রকারের উপাদান দিয়ে, যে রাব্বুল আলামিন আমার রিজিক সরবরাহ করেন, আমাকে বাঁচিয়ে রাখার জন্য সকল উপাদানের ব্যবস্থা করেন, যেই রাব্বুল আলামিন নিয়ামতের ভিতরে আমাকে ডুবাই রেখেছেন, সেই মহান রাব্বুল আলামিনকে দৈনিক পাঁচবার সাজদা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ হক। এই হক যদি কেউ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين, কেউ যদি মুসল্লি না হয়, দৈনিক পাঁচবার যদি সালাত কায়েম না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটার ঠিকানা হলো জাহান্নাম। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশে বলে, ভাই নামাজ না পড়লে কি আমার ইমান খুব শক্ত, ইমান খুব মজবুত, নামাজ পড়ি না অসুবিধা কি, আমার ইমান কিন্তু ঠিক আছে, নামাজ নাই ইমান খুব মজবুত, ইমান খুব ঠিক আছে। আমার ভাইরা এবং বোনেরা, যেই ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ইমান আমাকে ফজরের নামাজে তুলতে পারে না, যে ইমান আমাকে বাড়ি থেকে কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, ওই ইমান আমাকে হাজার হাজার মাইল দূরে যেই জান্নাত সেই জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। জান্নাত আমার বাড়ির কাছে না, মসজিদটা বাড়ির কাছে। যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতেও পারবে না। এই জন্য আল্লাহর এই হকটা যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। আমার ভাইরা এবং বোনেরা, কোরআন এবং সুন্নায় যত বিধি বিধান বর্ণনা করা আছে, যত হুকুমাহকাম বর্ণনা করা আছে, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। নিজের নফসের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, কিছু হক আছে নিজের নফসের সাথে সংশ্লিষ্ট, নিজের ব্যক্তির সাথেও কিছু হক আছে, কারণ এই হকগুলো পালন না করলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। দৈনিক যদি একটা নির্দিষ্ট সময় না ঘুমান, তাহলে আপনার আমার শরীর সুস্থ থাকবে না, তাহলে সুস্থ না থাকলে আপনি আল্লাহর ইবাদত করবেন কিভাবে? এই জন্য নিজের নফসের হক, দৈনিক আপনি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেন, এই ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ, দৈনিক যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রুটিনের ভিতরে আপনি ঘুমকে নিয়ে আসলেন, এই ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, কারণ আপনি আল্লাহর গোলামের জন্য ঘুমাইছেন, কারণ না ঘুমাইলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এরপরে আপনাকে ওযু করা দরকার, গোসল করা দরকার, ইস্তিনজা করা দরকার, খাওয়া দরকার, নিজের নফসের জন্য অনেক অনেক কাজ দরকার, অনেক জিনিস দরকার, এই কাজগুলোর জন্য সময় ব্যয় করবেন, এই কাজগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কাজগুলো আল্লাহর ইবাদত, এই কাজগুলো আল্লাহর গোলামি। কাজ করলাম আমার নিজের জন্য, আমার নফসের জন্য, কিন্তু এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে পরিগণিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালামের মায়ের মতো, মুসা আলাইহিসসালামের আম্মা জান নিজের ছেলেকে নিজে লালন পালন করেন, নিজের ছেলে নিজে দুধ পান করান, মাসখান দিয়ে ফেরাউনের বাড়ি থেকে, ফেরাউনের থেকে প্রতি মাসে মাসে টাকা চলে আসে। সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালামের আম্মা জান নিজের ছেলে নিজে পালে, নিজের ছেলেকে নিজে দুধ পান করায়, মাসখান দিয়ে ফেরাউন টাকা দেয়, কারণ ফেরাউন তো জানে না ফেরাউন মনে করতেছে তাকে দুধ পান করানোর জন্য, লালন পালন করার জন্য রাখছে, আসলে নিজের মা নিজে লালন পালন করে, নিজের মা তাকে নিজে দুধ পান করাইতেছে। আমার আপনার নফসের জন্য কাজ করব, কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই কাজটাকেও আল্লাহর ইবাদত বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, নফসের প্রতি এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা নিজের নফসকে জাহান্নামী বানানো হয়। আমি আপনার এই বডিকে রক্ষা করা, এই নফসের হেফাজত করা, এই নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা আমার আপনার উপরে আল্লাহর ফরজিয়ত হক। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াআহলিকুম নারা। ও ঈমানদাররা, তোমরা তোমাদের নফসকে, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে আমার আপনার এই নফসকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা ফরজ। আমার আপনার নফসকে, এই শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা আমার আপনার উপরে ফরজ, ফরজে আইন। যখনই আল্লাহর কোন নাফরমানি করবেন, কোন গুনাহের কাজ করবেন, আপনি আমি নফসের উপরে তখন জুলুম করে ফেলি। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। করছেন গুনাহ, কিন্তু বলতেছেন নফসের উপরে আমার জুলুম করছি আল্লাহ। এই নফসের উপরে জুলুম কেন? কারণ নফসকে সংরক্ষণ করা, নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার উপরে ফরজ ছিল, কিন্তু যখন আমি আল্লাহর নাফরমানি করলাম, তখন আমার নফসকে, আমার শরীরটাকে জাহান্নামের জন্য বানাই নিলাম, জাহান্নামের জন্য হকদার করে নিলাম, এখন আমার নফসের উপরে জুলুম করে ফেলছি। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, শরীরে এমন কিছু খাওয়া যাবে না, এমন কিছু পান করা যাবে না, এমন কিছু ব্যবহার করা যাবে না যেটা আমার আপনার শরীরের জন্য ধ্বংস হয়, ক্ষতির কারণ হয়। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম। খবরদার, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে হত্যা করিও না, নিজেকে নিজে হত্যা করিও না। তাহলে নিজেকে নিজে হত্যা কেমনে হয়? এই শরীরের ভিতরে, এই বডির ভিতরে মদ পান করা যাবে না, কোন মদ সেবন করা যাবে না। কারণ মদ খাইলে কি উপকার হয় না ক্ষতি হয়? মদ খাইলে ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, ধর্মীয় ক্ষতি হয়, বিভিন্ন দিকের ক্ষতি এর মধ্যে আছে। এবং খালি এক ক্ষতি না, আল খামার উম্মুল খাবায়েস, যত রকমের অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে, সবগুলার কেন্দ্রবিন্দু হলো মাদক। মাদক যেখানে আসবে সেখানে নারী আসবে, জুয়া আসবে, অশ্লীলতা আসবে, মারামারি আসবে, ঝগড়া ফাসাদ আসবে, চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি সব এসে যাবে। মাদক একাকি আসে না, মাদক এই সবগুলাকে একসাথে নিয়ে আসে। তাহলে এই মাদক যদি সেবন করি, তাহলে আমার নফসের হক আমি নষ্ট করে ফেললাম। ঠিক একইভাবে যদি ধূমপান করি, তাহলে ধূমপান করা যাবে নাকি? ধূমপানও করা যাবে না, কারণ ধূমপান করলে দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানী, সকল ডাক্তার বলছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর একজন বিজ্ঞানীও পাওয়া যায় নাই যেই বিজ্ঞানী বলছেন যে ধূমপান করলে মানুষের অনেক উপকার আছে। আজ পর্যন্ত এরকম একজন চিকিৎসা বিজ্ঞানী পাওয়া যায় নাই যিনি বলছেন ধূমপান করলে এই উপকার মানুষের শরীরে। সকল বিজ্ঞানীর এজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, এটা ধূমপান করলে খালি ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, কোনো উপকার নাই। তাহলে যেই জিনিস শরীরের ক্ষতি করে, নফসের ক্ষতি করে, ওই জিনিস শরীরে সেবন করা যাবে না, ধূমপান করা যাবে না, মদ খাওয়া যাবে না। এরকম যেই জিনিসগুলো ক্ষতি করে, এই জিনিসগুলো শরীরে খাওয়া যাবে না। তাহলে আপনি নফসের হক নষ্ট করে দিলেন। সর্বশেষ আমার ভাইরা যেটা বলবো, আরেকটা হক আছে, ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাক্কান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ইবাদত শুধু তোমার রবের হকের মধ্যে সীমাবদ্ধ না, তোমার নফসের হকের মধ্যে সীমাবদ্ধ না, তোমার আহালের প্রতিও আল্লাহ কিছু হক নির্ধারণ করে দিয়েছেন, ওই হকগুলার মধ্যেও আল্লাহর ইবাদত। আহালের হক কি? আহালের ভিতরে আছে আম্মা আব্বা, স্ত্রী, ছেলেমেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা সবাই মিলে কি আহাল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে শুধু নিজেকে বাঁচতে বলেন নাই, সাথে সাথে আহালকেও বাঁচাইতে বলছেন। যখন আল্লাহ পাক আহালকে বাঁচাইতে বলছেন, এই আহালের ভিতরে যারা আছে এদের সবার সাথে আমার কিছু হক জড়িত আছে, এইগুলো আল্লাহর ইবাদত। এক নম্বরে এই আহালের হকের মধ্যে সবচেয়ে বড় হক আম্মা আব্বার হক, বাবা মায়ের হক। আল্লাহর গোলামের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি এহসান করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহর তাওহীদের বর্ণনা করার পরে মা বাবার হকের কথা বলছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর হক আদায় করবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, এরপরে তোমার উপরে বাধ্যতামূলক করে দেওয়া হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি এহসান করবা, মা বাবার প্রতি সদাচরণ করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, খবরদার মা বাবার ব্যাপারে এমন আচরণ করবা না যে আচরণের দ্বারা মা বাবার মুখ দিয়ে ও শব্দ উচ্চারিত হয়, মা বাবাকে কোনো ধিক্কার দিবা না, মা বাবার সাথে ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, সম্মানজনক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত নিহিত রেখেছেন, মা বাবার ভিতরে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও রেখেছেন। তাহলে মা বাবার হক আদায় করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার কথা শোনা, এটাও আল্লাহর ইবাদত, এটাও আল্লাহর ইবাদতের আওতাভুক্ত, ইবাদতের বাহিরে না। এই সাবজেক্টও আপনাকে পাশ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মা বাবার খেদমত, মা বাবার সেবা যত্নের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা তোমার জন্য যেই তিনটা বড় বড় ঝুঁকি নিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন তিনটা কাজ তোমার জন্য করেছেন, তোমার মায়ের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও তোমার মায়ের জন্য এই কাজগুলোর কথা তুমি স্মরণ রাখবা। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত তোমাকে গর্ভধারণ করেছে। এক জীবন্ত মানুষের ভিতরে আরেক জীবন্ত মানুষ, তোমার মা তোমাকে নিয়ে, তোমাকে পেটে নিয়ে কত বিনিদ্র রাত্রি যাপন করেছে, কত রকমের কষ্ট সহ্য করেছে, কত খাবার তোমার জন্য মা খেতে পারে নাই, কতদিন তোমার জন্য মা না খেয়ে রয়েছে, কতদিন রাত্রে সবাই ঘুমাইছে তোমার মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই, তোমার মা কি অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার আর কোনো মানুষ জানে না। ওয়াদাআতুহু কুরহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা তোমার জন্য তোমাকে প্রসব করতে গিয়ে, তোমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে তোমার মা মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন, সন্তানকে দুনিয়াতে এই সূর্যের আলো দেখাতে গিয়ে, দুনিয়ার মুখ দেখাতে গিয়ে তোমার মা কত অবর্ণনীয় কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন। ওয়াহামলুহু ওয়াফসালুহু সালাসুনা শাহরা, এবং গর্ভধারণ থেকে শুরু করে দুধ পান শেষ করা পর্যন্ত দীর্ঘ 30 মাস পর্যন্ত, আড়াই বছর পর্যন্ত তোমার মা তোমার পিছনে অনেক কষ্ট করেছেন। এই জন্মগ্রহণের পরেও তোমার মা তোমাকে দুধ পান করাতে গিয়ে তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করা লাগছে, তুমি ওই শিশু অবস্থার কথা তোমার জানা নাই। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, বান্দা এই জিনিসগুলোর কথা তুমি সারা জীবন স্মরণ রাখবা, আর কখনো মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে সবসময় সদাচরণ করার জন্য এহসান করার জন্য চেষ্টা করবা। তাহলে মা বাবার খেদমত, মা বাবার সদাচরণ, এটাও আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ইবাদত। স্বামী স্ত্রী, স্ত্রীর হক আদায় করা, স্ত্রী স্বামীর হক আদায় করা, এটাও আল্লাহর ইবাদত। দেখা যায় নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, কিন্তু একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো না, একজন আরেকজনের হক আদায় করে না, একজন আরেকজনের অধিকারের প্রতি খেয়াল রাখে না, তাহলে সে এক সাবজেক্টে ভালো করেছে আরেক সাবজেক্টে ফেল করে বসে আছে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন স্বামীদেরকে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, এই সুন্দর আচরণ করাটা আল্লাহর ইবাদত। সুন্দর কথা বলা, সুন্দর আচরণ করা আল্লাহর ইবাদত। স্ত্রীকে মোহর দেওয়া আল্লাহর ইবাদত, স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করা আল্লাহর ইবাদত, স্ত্রী ও স্বামীর কথা শোনা, স্বামীর কথা মানা, স্বামীর আনুগত্য করা, এটা আল্লাহর ইবাদত। এভাবে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যে অধিকার গুলো, হক গুলা, এইগুলো একজন বান্দা বান্দির জন্য আল্লাহর ইবাদত। ঠিক একইভাবে মা বাবা তার সন্তানের অধিকার গুলো আদায় করা, সন্তানের সেবা যত্ন করা, সন্তানকে দিন শেখানো, সন্তানকে তাওহীদ শেরিকের জ্ঞান দেওয়া, সন্তানকে নামাজি বানানো, সন্তানকে পর্দাশীল বানানো, সন্তানকে দিনের জ্ঞান দেওয়া, সন্তানের উপরে যে হকগুলো মা বাবার উপরে ফরজ, ওই হকগুলো আদায় করাও আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ইবাদত। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করা, এটাও আল্লাহর ইবাদত। প্রতিবেশীর হক আদায় করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহর অন্য মাখলুকের প্রতি এহসান করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইবাদতের পরিধি অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখতে হবে যে এবাদত খালি নামাজ রোজা হজ জাকাত কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এবাদতের পরিধি অনেক দূর বিস্তৃত। জীবন যত দূর বিস্তৃত, এবাদত তত দূর বিস্তৃত। এই জন্য সব জায়গায় প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যা করতে বলেছেন সেইভাবে তা করার নাম হলো আল্লাহর এবাদত। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যদি বলেন বান্দারে এখানে বসে থাক, এখানে বসে থাকাটা ইবাদত। আল্লাহ যদি কয় এখানে ঘুমায় থাক, ঘুমায় থাকাটা ইবাদত। আল্লাহ যদি কয় এখানে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকাটা ইবাদত। মিনা, আরাফা, মুজদালিফা, হজের সময় মুজদালিফায় গেলে কোনো কাজ নাই, খালি মাগরিব এশা পড়ে ঘুমায় থাকো, আর কোনো কাজ নাই। এই ঘুমায় থাকাটা, আরাফাতের ময়দানে শুয়ে থাকাটা, এটাও আল্লাহর ইবাদত। আরাফাতের ময়দানে গিয়ে উকুফ করা, অবস্থান করা, বসে থাকা, এটা আল্লাহর ইবাদত। আল্লাহ যদি বসে থাকতে কন, বসে থাকাটা ইবাদত। অর্থাৎ আল্লাহর কথা মানাটাই আল্লাহর ইবাদত। সেটা জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ বলতেছেন এখানে লেনদেন করবা, খবরদার সুদ খাইও না, এ সুদ না খাওয়া আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন এখানে গোশ খাওয়া যাবে না, গোশ না খাওয়াটা আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন খবরদার এখানে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলা আল্লাহর ইবাদত। ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম না দেওয়া আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত যদি না হয় তাহলে এর বিপরীতটা কি বলেন দেখি? শয়তানের ইবাদত। দুটেই কিন্তু ইবাদত। আল্লাহর হুকুম, আল্লাহর কথা মানলে সেটা হবে আল্লাহর ইবাদত, আল্লাহর কথা না মানলে সেটাও ইবাদত, কিন্তু সেটা হয়ে যাবে শয়তানের ইবাদত। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাবুদুশ শায়তান, আল্লাহ তাবুদুশ শায়তান, হে বনী আদম আমি কি তোমাদেরকে মানা করি নাই, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে একজন মানুষ যেটাই করুক দুটেই ইবাদত, কাফেররা যেটা করে এটাও ইবাদত, মুমিন যেটা করে এটাও ইবাদত। কারণ সূরা আল কাফেরুনের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে কাফেররা যেটা করে এটারও আল্লাহ ইবাদত বলছেন, আবার আমরা যেটা করি এটাকেও আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত বলছেন। তাহলে ইবাদত দুইজনেই ইবাদত করে, একজনে ইবাদত করে আল্লাহর আরেকজনে ইবাদত করে শয়তানের। তাহলে ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে আল্লাহর কিছু বান্দা ফজরের নামাজ পড়ার জন্য উঠে গেছে, আবার কিছু বান্দা বান্দি উঠে নাই, দুইজনেই কিন্তু আল্লাহর ইবাদত, দুইজনেই ইবাদত করছে। যেই ব্যক্তি সকাল বেলায় ফজরের নামাজের জন্য উঠে গেল এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো, যে লোকটা উঠে নাই সেও ইবাদত করছে কিন্তু শয়তানের ইবাদত করছে। যে উঠে নাই আমরা মনে করি যে লোকটা দেখো শুয়ে রয়েছে ইবাদত করলো না, হে ইবাদত করছে ঠিকই কিন্তু আল্লাহর করে নাই, করছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম। এখন এই আল্লাহর বান্দা সুদ খাইলো, এও আল্লাহর ইবাদতের পরিবর্তে শয়তানের ইবাদত করলো। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাক যেখানে যেই হুকুম দিয়েছেন আল্লাহর হুকুমটা মানলে হয় আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম না মানলে বিপরীত করলে হয় শয়তানের ইবাদত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে যে আমার কাজ একমাত্র আল্লাহর ইবাদত করা, আমি কোনো শয়তানের ইবাদত করব না। যদি আল্লাহর ইবাদত একমাত্র করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, দুনিয়াতে সাকিনা দিবেন, অন্তরের প্রশান্তি দিবেন, এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবে নার থেকে, আযাবে কবর থেকে, আযাবে হাসার থেকে আল্লাহ পাক নিরাপত্তা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ইবাদত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।